السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شكرا প্রশংসা একমাত্র মহান জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাইরা, আজ পৃথিবীর মানুষ শিরক ও বিদআতের অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে। এখানে নেই কোনো শিরকের তোয়াক্কা, নেই কোনো আল্লাহর ভয়। নির্দ্বিধায় মানুষ আল্লাহকে ছেড়ে পীর ফকির কবর মাজার নিয়ে ব্যস্ত। তারা জানে না শিরকের কঠিন ভয়াবহতা ও শাস্তির কথা। তাই আজ আমাদের তাওহীদ ও শিরক সম্পর্কে জানা একান্ত জরুরি। সেই জন্য হাইল ইসলামিক সেন্টার আজ আপনাদের জন্য এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। সম্মানিত দ্বীনী ভাইরা, আপনারা এখানে বহু দূর দূরান্তর হতে এসেছেন। বিশেষ করে সৌদি আরবে সহি দিন শিক্ষার সুব্যবস্থা রয়েছে, এজন্য শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে। দ্বীনী ভাইরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল আলোচনায় ফিরে যাব। তার আগে আমাদের ইসলামিক সেন্টারের ম্যানেজার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা রেখেছেন, তা হচ্ছে আপনাদেরকে আজ এই সুন্দর পরিবেশে শায়খ আব্দুল হামিদ ফাইজির কাছ থেকে তাওহীদ ও শিরক সম্পর্কে আলোচনা শোনার এবং তদনুযায়ী আমল করার আহ্বান জানিয়েছেন। কারণ তাওহীদ হচ্ছে ইসলামের মূল মন্ত্র, যার দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন এবং যার দাওয়াত সাহাবায়ে কেরাম আইমায়ে দিল ও সালফে সালেহীনগণ দিয়েছেন। অতএব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শেখ আব্দুল হামিদ ফাইজি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ، وما خلقت الجن والإنس إلا ليعبدون. ضدريك بني جابتي قشمشة جابتي قنغان আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক ও মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা ও বিধাতা, যিনি আমাদের একমাত্র উপাস্য। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ববরণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওহীদের পথ দেখিয়ে গেছেন, শান্তির পথ বাতলে গেছেন। এ জগতে লাভবান হয়ে পরজগতে চিরস্থায়ীদের কথা জানিয়ে গেছেন। আপনাদের সামনে দুটো কথা বলার আগে আপনাদেরকে এই কথা বলে রাখি যে, যে সমস্ত ভাইরা সৌদি আরবে চাকরি করার জন্য, রুজি রুটি কামানোর জন্য তারা জাপানে যাওয়ার চান্স পাননি, আমেরিকা যাওয়ার চান্স পাননি, কোরিয়া বা মালয়েশিয়া যাওয়ার চান্স পাননি, পেয়েছেন সৌদি আরব আসার চান্স। বেতন 300 রিয়াল, 350 রিয়াল, 500 রিয়াল যাই হোক না কেন, তার মতো ভাগ্যবান আমি মনে করি আর কেউ নেই। কেন? এই জন্য যে এই দেশে আপনার দুনিয়ার দিকটা যা হবে হোক, দিনের দিকটা এত সুন্দর হয়, এত সুন্দর হয় যে আপনি তার উপরে নির্ভর করতে পারেন। সব কামনার ব্যবস্থা, খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে সব কামনার ব্যবস্থা এখানে যেমন আছে, অন্য কোথাও নেই, অন্য জায়গায় গেলে আপনার চরিত্র ভঙ্গ, কিন্তু এখানে এসে আপনার চরিত্র গঠন হয়, তার জন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানানো দরকার। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে শিক্ষা দরকার সেটা হল তাওহীদের শিক্ষা। কেন কেন সেই গুরুত্ব নিয়েই আজকে আলোচনা। তাওহীদ হল মানুষের জীবনে মন। একটু আগেই হুজুরদের মুখ থেকে শুনছিলেন, তাওহীদের কারণে সারা বিশ্ব রচিত হয়েছে। মহান আল্লাহ এই সৃষ্টি সৃষ্টি করলেন কেন? তাওহীদের জন্য। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, সারা বিশ্বকে সৃষ্টি করেছেন তার জন্য। আল্লাহ মাফিলা এই বিশ্বের সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। কার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে? কিসের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে? মানুষকে সৃষ্টি করার পিছনের উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। প্রত্যেক একটা মাত্র ভিত্তি আছে, একটা মাত্র ভিত্তি, সেই ভিত্তি না থাকলে কোন ইবাদত কবুল হবে না। সেই ভিত্তির নাম কি? তাওহীদ। প্রত্যেক ইবাদত, প্রত্যেক আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে। প্রথম হল ইখলাস, আর দ্বিতীয় হল তরিকায়ে মুহাম্মাদি। ইখলাস না থাকলে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আর তরিকায়ে মুহাম্মাদি না থাকলেও কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাওহীদ হল প্রত্যেক ইবাদতের মূল, বরং আমাদের জীবনের মূল। এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, কিতাব অবতীর্ণ, সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন, সমস্ত রসুলকে পাঠিয়েছেন এই তৌহিদের জন্যই। তৌহিদ যদি কেউ জীবনে বাস্তবায়িত করতে পারে তাহলে সে নিরাপত্তা লাভ করে এই জগতে এবং পরজগতে। মহান আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন। যারা ইমান এনেছে, ইমান আনার পর তাদের সেই ইমানকে কোন প্রকারের জুলুম দ্বারা কলুষিত করেনি, কোন প্রকারের জুলুম দ্বারা কলুষিত করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এই জগতে এবং পরজগতে। জুলুম দ্বারা কলুষিত করেনি মানে সব থেকে বড় জুলুম কি বলতো? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সব থেকে বড় জুলুম। জুলুম জন্য রয়েছে নিরাপত্তা। জেনে রাখবেন, তৌহিদ আর শিরক দুটো কিন্তু বিরোধ জিনিস, আলো আর অন্ধকার যেমন একসঙ্গে থাকতে পারে না, তৌহিদ আর শিরক একসঙ্গে থাকতে পারে না। যেখানে পানি থাকবে সেখানে আগুন, আর আগুনের উপরে পানি থাকতে পারে না। এইরকম সম্পর্ক হল তৌহিদ এবং শিরক। যে তৌহিদের সাথে শিরক আসবে, শিরক এসে গেলে তৌহিদ বাতিল হয়ে যাবে, আর যেখানে তৌহিদ থাকবে সেখানে শিরক থাকতে পারে না। মোট কথা, যদি আপনি তৌহিদকে নিয়ে জীবনে বাস্তবায়িত করতে পারেন তাহলে আপনার নিরাপত্তা লাভ হবে এ জগতে এবং পরজগতে। মুআযের নেতা রাজি আল্লাহ তাআলা বলছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গাধার পিঠে সওয়ার ছিলাম, আমাকে দেখে আল্লাহর নবী বললেন, মুআজ তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক এবং বান্দার উপরে আল্লাহর হক কি? তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৌহিদ প্রতিষ্ঠা করলে, তৌহিদ বাস্তবায়ন করলে আপনার লাভ কি হবে সেটা জানাবার উদ্দেশ্যে তিনি বললেন, মুআজ তুমি কি জানো যে হক কি? মুআজ বললেন, আল্লাহ রাসূল হু আলাম, আল্লাহ এবং তার রাসূলই জানেন। বললেন, হাকুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু, আল্লাহ হক হল বান্দার উপরে, যে বান্দা কেবল আল্লাহ ইবাদত করবে এবং তার ইবাদতে কাউকে শরীক করবে না। আর ওয়াহাকুল ইবাদা আল্লাহ আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিকু বিহি, যদি বান্দা আল্লাহর ইবাদত করে তাওহীদ প্রতিষ্ঠা করে তাহলে বান্দার অধিকার হয় যে আল্লাহ তাআলা তাকে আযাব দেবেন না, বরং কোথায় দেবেন, বেহেশত দেবেন, আর তার মানে তার নিরাপত্তা লাভ হবে, আখেরাতে গিয়ে সে নিরাপত্তা পাবে, জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা পাবে। জেনে রাখবেন যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ان الله حرم على النار من قال لا اله الا الله يرتدي بذلك وجه الله যে ব্যক্তি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ কি কালেমা তাওহীদ, কালেমা তাওহীদ, তাওহীদ মানে হলো এক মানা এক জানা, আল্লাহর ইবাদতে আল্লাহকে এক জানা, আল্লাহর সৃষ্টিতে আল্লাহকে এক জানা, আল্লাহর রুজিতে রুজির তাহলে আল্লাহকে এক জানা, আল্লাহ যত রকমের কর্ম আছে সমস্ত কর্মে আল্লাহকে এক জানা না হচ্ছে কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি অন্তর থেকে বলবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জাহান্নামকে কি করে দেবেন, হারাম করে দেবেন, জাহান্নাম হারাম হয়ে গেলে তার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে প্রবেশ করবে। অন্য এক হাদিসে আছে যে ব্যক্তি সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য কি চাচা আমাকে বলে দেখা চেয়েছিলেন আল্লাহ রাসূলুল্লাহ চাচা একটা কলমা, এই কলমা আপনি বলেন এই জন্য কি আমাকে দিলে আল্লাহ তোমাকে হুজুর করবো, আল্লাহ আল্লাহ তোমাকে হুজুর করবো, কিন্তু চাচা কলমা পড়েন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি আমি না হতাম তাহলে আমার চাচা যখন আমি নিম্ন অঞ্চলে থাকতো, কিন্তু আমার জন্য চাচা আল্লাহকে হালকা করা হয়, জানেন চাচা আল্লাহ কি, কিন্তু না খুব হালকা আল্লাহ আগুনের এক জোড়া জুতো পুড়িয়ে দেওয়া হবে। হালকা আজাব জাহান্নামের সবচেয়ে ছোট আজাব কি, আগুনের এক জোড়া জুতো, আর তার পাওয়ার কত বলছে যে তার পাওয়ারে মাথা মগজ পর্যন্ত টপ করে উঠবে, এগুলো জাহান্নামের হালকা আজাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কর্মটা আপনি করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি এর জন্য কাফেরকে দিয়ে আল্লাহকে হুজুর করব, আল্লাহকে সুপারিশ করব, কিন্তু যাই হোক পারলেন না, করোনা করতে পারলেন না। মোট কথা হলো কি যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে ব্যক্তি সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত নূহ আলাইহিস সালামের কথা আলোচনা প্রসঙ্গে বললেন যে আমি তোমাদেরকে দুটি কথার আদেশ দিচ্ছি, তোমাদেরকে আদেশ দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেন না যদি ফাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিমা লা উদিআত ফী কিফা ওয়া উদিআত লা ইলাহা ইল্লাল্লাহ ফী কিফা কিফাতুল উখরা কানাত আরজা মিনহুমা, যদি সমস্ত এই সাত আসমান জমিনকে দাঁড়ি পাল্লার একদিকে রাখা হয় আর একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ কে রাখা হয় তাহলে তা পাল্লা ভারী হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এই আসমান ও জমিন হালকা মত হয় ভালো মত হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে তার উপরে চাপিয়ে দেওয়া হয় তো আসমান জমিনকে চুপা চুপ করে ফেলবে, লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় পাওয়ার। তারপর আরে ঘটনায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত পাপ করেছে, এত পাপ করেছে যে পাপের সমস্ত রেজিস্টার সামনে নামিয়ে দেওয়া হবে, যত রেজিস্টার লম্বা লম্বা রেজিস্টার যেদিকে তাকায় চোখের পথ চোখের দৃষ্টি অনুযায়ী তার লম্বা লম্বা রেজিস্টার এত পাপ করে ফেলেছে, 99টা রেজিস্টার সমস্ত পাপে ভর্তি। তারপরে আল্লাহ তাআলার সামনে যখন আনা হবে